হে মুমিন, কবরে যাবার আগে মুসলমান হয়ে নাও, কারণ জীবন রবিরক্তিম বেশে কখন অস্তমিত হবে তা কেউ জানে না। তাই সময় থাকতে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথে তাওবা করে ফিরে এসো। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? চেয়ে দেখ সবাই ফিরে, চেয়ে দেখ সবাই ফিরে আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? আপন মনে খেলছু খেলা, এদিকে ডুবেছে বেলা, আপন মনে খেলছু খেলা, পশ্চিমে ডুবেছে বেলা, খেলা খেলি আমাক সুদুলা, খেলা খেলি আমাক সুদুলা, শিশুর মতো তামাম গায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? এ ধুলা তো নয় সঠিক ধুলা, শুধু পাপার গুনার ধুলা, এ ধুলা তো নয় সঠিক ধুলা, শুধু পাপার গুনার ধুলা, এই ধুলা মাখিয়া কত, এই ধুলা মাখিয়া কত পাইছে ভীষণ যন্ত্রণা। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? সারো সারো সারো খেলা এখনো রয়েছে বেলা, সারো সারো সারো খেলা এখনো রয়েছে বেলা, দিন থাকিতে কর সন্ধান, সময় থাকিতে কর সন্ধান, নবীর দিন আছে কোন জায়গায়? আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? চেয়ে দেখ সবাই ফিরে আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে হে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? স্বচ্ছ নদীর জলে ডুবে দেউরে খেলা সব ফেলে, স্বচ্ছ নদীর জলে ডুবে দেউরে খেলা সব ফেলে, গোসল করে ঘরে গেলে ইমানদার হয়ে কবরে গেলে, শুইবে শান্তির বিছানায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? চেয়ে দেখ সবাই ফিরে আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? তওবা নদীর পানি দ্বারা ধুতু কর বদন সারা, তওবা নদীর পানি দ্বারা ধুতু কর শরীর সারা, শিক্ষা কর দিন এলেন, শিক্ষা কর দিন এলেন, জলদি গিয়া মাদ্রাসায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবর হে যাবি কোন সময়? চেয়ে দেখ সবাই ফিরে, চেয়ে দেখ সবাই ফিরে আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়? আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়?